Book 2 16 شولو شولو فصول السنة والطقس ريتو ايبون آبهاوا ريتو ايبون آبهاوا هذه هي فصول السنة এইগুলো হলো বিভিন্ন ঋতু এইগুলো হলো বিভিন্ন ঋতু আর-রাবিয়া আস-সাইফ বসন্ত গ্রীষ্ম বসন্ত গ্রীষ্ম আল-খারিফ ওয়া-শিতা শরৎ এবং শীত শরৎ এবং শীত الصيف حار গ্রীষ্মকাল উষ্ণ গ্রীষ্মকাল উষ্ণ في الصيف تسطع الشمس গ্রীষ্মকালে সূর্যের আলো উজ্জ্বল হয় গ্রীষ্মকালে সূর্যের আলো উজ্জ্বল হয় في الصيف نحب ان نذهب للتنزه আমরা গ্রীষ্মকালে হাঁটতে ভালোবাসি আমরা গ্রীষ্মকালে হাঁটতে ভালোবাসি আশিতা উবারিদ শীতকাল ঠান্ডা শীতকাল ঠান্ডা ফি শীতা তুথলিজ আও তুমতর শীতকালে বরফ পড়ে বা বৃষ্টি হয় শীতকালে বরফ পড়ে বা বৃষ্টি হয় في الشتاء نفضل البقاء في البيت শীতকালে আমরা ঘরে থাকতে ভালোবাসি শীতকালে আমরা ঘরে থাকতে ভালোবাসি الجو بارد এখন ঠান্ডা এখন ঠান্ডা انها تمطر এখন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে الجو عاصف এখন ঝোড়ো হাওয়া বইছে এখন ঝোড়ো হাওয়া বইছে الجو دافئ এখন গরম এখন গরম الجو مشمس এখন রোদ আছে এখন রোদ আছে الجو صافن এটি মনোরম এটি মনোরম كيف الطقس اليوم আজ আবহাওয়া কেমন আজ আবহাওয়া কেমন اليوم الجو بارد আজ ঠান্ডা পড়ছে আজ ঠান্ডা পড়ছে اليوم الجو دافئ আজকে গরম পড়ছে আজকে গরম পড়ছে